আমার, জানি না কেন আজ ভালো যে লাগে না, স্বপ্নের গান আর শুনতে যে আমার, জানি না কেন আজ ভালো যে লাগে না, এ কেমন ভালোবাসা আলে আর আলো আশা, প্রেমে যে কীর্তি আশা তা বুঝি না, এ কেমন ভালোবাসা আলে আর আলো আশা, প্রেমে যে কীর্তি আশা তা বুঝি না। ভেসে যাওয়া সে স্বপ্ন চোখের শ্রাবণে, ফিরে আসে যে ভালোবাসার দহনে, ভেসে যাওয়া সে স্বপ্ন চোখের শ্রাবণে, ফিরে আসে যে ভালোবাসার দহনে, মানে না আলে আর আলো আশা, প্রেমে যে কীর্তি আশা তা বুঝি না, এ কেমন ভালোবাসা আলে আর আলো আশা, প্রেমে যে কীর্তি আশা তা বুঝি না। এত হতাশ জীবনে, ব্যথার আগুন আমায় পোড়াবে কে জানে, এত নিরাশা এত হতাশ জীবনে, ব্যথার আগুন আমায় পোড়াবে কে জানে, পারি না পারি না নেভাতে পারি না, কেন যে আগুন তা জানি না, কেমন ভালোবাসা আলে আর আলো আশা, প্রেমে যে কীর্তি আশা তা বুঝি না, এ কেমন ভালোবাসা আলে আর আলো আশা, প্রেমে যে কীর্তি আশা তা বুঝি না।